रे ফষ্টি নষ্টি দেখতে নন্তা খেতে মিষ্টি তুই তো নিলি এন্ট্রি আরে বাজলো মনে ঘন্টি আরে রসগোল্লা কেন করিস হল্লা তোকে দেখে দিল মাঙে মোর এই গুন্ডা ডাকবো নাকি পুলিশ করবে এমন পালিশ বদলে দেবে ওবরারে তো বুঝলি গুন্ডা ফষ্টি নষ্টি দেখতে নন্তা খেতে মিষ্টি